ভকতে বিদুরে সাগ ভজগে তোসাই পারিলা মন মুজেতে দরব যাচিলে কাহিকি মুজেতে দরব যাচিলে কাহিকি ন ছুঁয়ে হে ভগবান ভকতে বিদুর সাগ ভজা দে তোসাই পারিলা মন দাসিয়া বাউরি দীপ পকরিলা তাসি ফল হস্তে নেলা বন্ধু বলি কহি বন্ধু মহান্তি কো ভোগ থাই যাচি দেলা তুমি পরা সেহি ভাব বিনোদিয়া তুমি পরা সেহি ভাব বিনোদিয়া মো পাঙ্কি আমন দেউথিবি মোহি দেউথিব তুমে চড়ে ভাগ্য মোর কাহি অসরালু হরে ভরা মো পসরা কি দেই তো শিবি মোহি তুম ছড়া ফুল তুলসী পাই তুম ছড়া ফুল তুলসী পাই যাও মোর জীবন ভকত বিদুর সাগ ভজা দে তোসাই পারিলা মন তোসাই পারিলা।